অসতানন্দটা আনন্দ নয়, পবিত্র বেদনা তার চেয়ে মধুর। মন্দ কথা সে তো মন্দ সদা, হোক না তা শুনতে যত সুমধুর, হোক না তা শুনতে যত সুমধুর। অসতানন্দটা আনন্দ নয়, পবিত্র বেদনা তার চেয়ে মধুর। মন্দ কথা সে তো মন্দ সদা, হোক না তা শুনতে যত সুমধুর, হোক না তা শুনতে যত সুমধুর। উপরে সাদা তার ভেতরে কালো, কখনোই সেটা নয় নয় তো ভালো। উপরে সাদা তার ভেতরে কালো, কখনোই সেটা নয় নয় তো ভালো। মাকাল ফলের রূপটা থেকে, মাকাল ফলের রূপটা থেকে, স্বভাবটা তোমার রেখো বহুদূর, স্বভাবটা তোমার রেখো বহুদূর। অসতানন্দটা আনন্দ নয়, পবিত্র বেদনা তার চেয়ে মধুর। মন্দ কথা সে তো মন্দ সদা, হোক না তা শুনতে যত সুমধুর, হোক না তা শুনতে যত সুমধুর। চোখ আছে সে তো দেখার তরে, যে দেখাই মনকে সুশ্রী করে। চোখ আছে সে তো দেখার তরে, যে দেখাই মনকে সুশ্রী করে। দেখো না কখনো নষ্ট কিছু, দেখো না কখনো নষ্ট কিছু। সত্যের টানে পাবে পবিত্র সুর, সত্যের টানে পাবে পবিত্র সুর। অসতানন্দটা আনন্দ নয়, পবিত্র বেদনা তার চেয়ে মধুর। মন্দ কথা সে তো মন্দ সদা, হোক না তা শুনতে যত সুমধুর, হোক না তা শুনতে যত সুমধুর। সুন্দর মাঝে গড় হৃদয় তোমার, গর্ব অহমিকা করো চুরমা। সুন্দর মাঝে গড় হৃদয় তোমার, গর্ব অহমিকা করো চুরমা। ধনী গরিব করো না ভেদাভেদ, ধনী গরিব করো না ভেদাভেদ। সবার ঠিকানা সেই অচিনপুর, সবার ঠিকানা সেই অচিনপুর। অসতানন্দটা আনন্দ নয়, পবিত্র বেদনা তার চেয়ে মধুর। মন্দ কথা সে তো মন্দ সদা, হোক না তা শুনতে যত সুমধুর, হোক না তা শুনতে যত সুমধুর। অসতানন্দটা আনন্দ নয়, পবিত্র বেদনা তার চেয়ে মধুর। মন্দ কথা সে তো মন্দ সদা, হোক না তা শুনতে যত সুমধুর, হোক না তা শুনতে যত সুমধুর, হোক না তা শুনতে যত সুমধুর, হোক না তা শুনতে যত সুমধুর।